চরণ হারিয়ে যা, কোন দূর জানা সেখানে পেলে আশা, স্মৃতিটুকু পাওয়া যা, চরণ হারিয়ে যা, কোন দূর জানা এখানে ফেলে আশা, স্মৃতিটুকু পাওয়া যায়। কৈশোরের সেই দিন আবারও পেতাম যদি, ছুটে যেতাম তবে যেভাবে বয় নদী, সাগরের মাঝে যেমন নদী নিজেকে হারা, সাগরের যেমন নদী নিজেকে হারা, চলো না হারিয়ে যা, কোন দূর জানা জীবন এখন যেন হয়ে গেছে গতিহীন, ছুটে তো চলেছি মোরা শুধু যে ঠিকানা বিহীন, সাগরের মাঝে যেমন নদী নিজেকে হারা, সাগরের মাঝে যেমন নদী নিজেকে হারা, চলো না হারিয়ে যা, কোন দূর জানা এখানে পেলে আশা, স্মৃতিটুকু পাওয়া যা, স্মৃতিটুকু পাওয়া যা, স্মৃতিটুকু পাওয়া যা, স্মৃতিটুকু পাওয়া যা, স্মৃতিটুকু।